আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিহসান ইলা ইয়াউমিদ্দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي جاهرين على الحق لا يزرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. بنغلاديش آلاديش যুব সংঘ কেন্দ্রীয় কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন 2015 আমাদের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 20 নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। দেশের প্রতিকূল পরিবেশের কারণেই সেই তারিখ পরিবর্তন করে বাংলাদেশ আহলাদিস যুব সংঘের কেন্দ্রীয় কার্যালয় রাজশাহী নওদাপাড়ায় 18 ডিসেম্বর শুক্রবার যা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাল্লা পাক রব্বুল আলামিন কর্মী সম্মেলন 2015 বাংলাদেশ আহলাদিস যুব সংঘের বিভিন্ন জেলা থেকে আগত জেলা দায়িত্বশীল এবং কর্মী ভাইয়েরা সুস্থভাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কর্মী সম্মেলনের প্যান্ডেলে নওদাপাড়ায় আসার যে আল্লাহ পাক সুযোগ করে দিলেন আল্লাহর দরবারে জানাই শুক্রিয়া। আমরা সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ আহলাদিস যুব সংঘ নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন, যে সংগঠন পরিচালিত হচ্ছে অভ্রান্ত সত্যের মানদণ্ড পবিত্র কোরআন ও সেহাদিসের ভিত্তিতে। বাংলাদেশ আহলাদিস যুব সংঘ পবিত্র কোরআন ও সেহাদিসের এই দাওয়াতকে বাংলার জমিনে প্রচারের জন্য, পবিত্র কোরআন ও সুন্নার দাওয়াতকে অর্থাৎ তাওহীদ এবং সুন্নাতকে প্রতিষ্ঠার জন্য ১৯৭৮ সালের 5ই ফেব্রুয়ারি বাংলাদেশ আহলাদিস যুব সংঘের যে পদচারণা, ১৯৭৮ সালের 5ই ফেব্রুয়ারি মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সেই দাওয়াতের ফলশ্রুতিতে আজকে আমরা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যুব সমাজ যেই ধ্বংসের পথে পরিচালিত হচ্ছিল সেই যুবকেরা আবারও পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত পেয়ে সেই 1978 সালের চিত্র বর্তমান 2015 সালের চিত্রের অনেক পরিবর্তন। সেদিন অল্প সংখ্যক মানুষ বীজ বপন করেছিল, আজকে সেই বীজ অঙ্কুরিত হয়ে অনেক তার ডাল শাখা প্রশাখা হয়েছে। 2005 সালের সেই নির্যাতন যেই চরমভাবে আমাদের সংগঠনকে নষ্ট করতে চেয়েছিল সেটিও সফল কাম হয়নি। আল্লাহর অশেষ অনুগ্রহে আজকের যুব সংঘ সারা বাংলাদেশ সারা পৃথিবীতে প্রমাণিত হয়েছে এটি একটি কোরআন ও সুন্নাহ ভিত্তিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে পরিচালিত হওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশ আওয়ামী যুব সংঘের কর্মী সম্মেলনে থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আগত কর্মী ভাইদেরকে এখান থেকেই শিক্ষা নিয়ে আমার জেলাতে আমার এলাকায় আমার গ্রামে গঞ্জে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াতকে অব্যাহত রাখতে হবে। আমরা এখানে এসেছি আমাদেরকে কাজের প্রতি উজ্জীবিত হওয়ার জন্য। মিলন মেলায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দায়ী ইলাল্লাহ, যে আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি যে বিধান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নাজিল হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেটি প্রচার সেটি মানুষের সামনে দাওয়াত পেশ করেছেন। এই দাওয়াত পেশ করতে গিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট নির্যাতন অত্যাচার জুলুম সবকিছুই সহ্য করতে হয়েছে, কিন্তু সত্য থেকে কখনো তিনি পিছপা হননি। কতই নাই নির্যাতন, সেটি আপনারা অনেকেই এই ইতিহাস জানেন। তাইফের সেই করুণ ইতিহাস, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকদুয়া করেননি, তাদের জন্য অভিশাপ দেননি, একটি কথাই বলেছিলেন, বাল আরজু আইখরিজাল্লাহু আজ্জা ওয়া জাল্লা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। যেমন মালাকুল জাবালাইন আসলেন, অনুমতি চাইলেন পাহাড় দিয়ে পিষে তারাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি আশা করি এদের পৃষ্ঠদেশ থেকে এদের অরস থেকে এমন সন্তান এমন জন্মগ্রহণ করবে যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক স্থাপন করবেন না। কতই নির্যাতন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত রঞ্জিত হয়ে পায়ের রক্ত জমাট বাঁধা হয়ে গেছেন। আপনারা সিরাতুর রাসূলে এসব কাহিনী এসব দাওয়াতের বলে পাবেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত, ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা প্রয়োজন, এমন একটি জামাত থাকা প্রয়োজন, এমন একটি শ্রেণী থাকা প্রয়োজন, এমন একটি ঐক্যবদ্ধ জামাত, যে জামাত তার কাজ কি ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে আহ্বান করে, যারা মানুষকে কল্যাণের পথে পুণ্যের পথে আহ্বান করে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজে ভালো কাজের আদেশ প্রদান করে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর মানুষকে অসৎ কাজ থেকে অন্যায় কাজ থেকে খারাপ পথ থেকে মানুষকে বাধা প্রদান করে। এক শ্রেণীর দায়ীগণ যারা দিন প্রচার করে অনেক ফজিলতের আশায়, শুধু তারা ভালো দিকটাই বলে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, নিষেধের দাওয়াতটুকু মানুষের সামনে পেশ করে না। হক এবং বাতিল, শিরক এবং তাওহীদ এবং শিরক, সুন্নাত এবং বিদআত দুটিকে পাশাপাশি আপনি মানুষের সামনে পেশ না করলে আপনি শুধু সুন্নাতই বলছেন, ভালোটাই বলছেন, কিন্তু এর বিপরীত যে বিদআত, এর বিপরীত যে শিরকের, তাওহীদের বিপরীত শিরক, এটি আপনি আমি যখন দাওয়াতের মাধ্যমে পেশ করব তখনই কিন্তু মানুষ ভুলটা এবং কোনটা সঠিক কোনটা ভুল এটি মানুষ বুঝতে পারবে, তখনই আপনার ওপর, আপনার এলাকায়, আপনার পাড়ায়, আপনার জেলায় আপনার ওপর মুসিবত নেমে আসবে। যদি আমি সেটাকে গোপন করি, সুন্নাতকে গোপন করি, সুন্নাতকে যদি আমি ভিতরে রেখে দিই, কিডন্যাপ করি, আপনি কশ্চিন গেল দুনিয়াতে আপনি দরবেশ হয়ে বেঁচে থাকতে পারবেন, আপনার কেউ ক্ষতি করতে পারবে না, কিন্তু দরবাসী, এই দরবাসী দাওয়াত দিয়ে আপনি পরকরে নাজাত পেতে পারেন না। আল্লাহর নবী দুইটা পথ বলে গেছেন দাওয়াতে দেওয়ার জন্য, দুইটি বিষয়। সে আরাফার ময়দানে আল্লাহর নবীর ইবাদত ছিল সংখ্যা দ্বারা, তিন জায়গার বেশি নেকির উদ্দেশ্যে কি করা যাবে না, জিয়ারত দেওয়া যাবে না। এক নম্বর হলো কি, আপনার বাইতুল লা, মসজিদ নববী, বাইতুল মুকদ্দাস। এর বাইরে আপনি যদি নেকির উদ্দেশ্য কোথায় যান, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনটাকেই সংখ্যা দ্বারা বেঁধে দিলেন, এর বেশি নেকির উদ্দেশ্য কোথাও যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের বিষয় আজকে নয় আমার স্বাগত, আজকের আমি কর্মী সম্মেলনের আহ্বায়ক, আপনাদের সামনে দুটি কথা বলতে হয়, তাই আপনাদের সামনে মঞ্চে দাঁড়িয়েছি। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা বাংলাদেশ আহলাদি যুব সংঘের দায়িত্বশীল কর্মী হয়ে গর্বিত না আপনারা কি, এবং ইনশাল্লাহ আপনাদেরকে দুনিয়ার জীবনে কিছু দিতে পারি না, এটি আমাদের চাওয়া পাওয়া নেই। আমরা যেন এই সংগঠনের মাধ্যমে, আমরা যেমন ভ্রাতৃত্বের বন্ধনে বাংলার জমিনে সারা পৃথিবীতে নেটওয়ার্কের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আহলাদি যুব সংঘ, আহলাদিস আন্দোলন বাংলাদেশ, আহলাদিস মহিলা সংস্থা সোনামণি, আমরা এক প্ল্যাটফর্মে কাজ করে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে পবিত্র কোরআন ও হাদিসের দাওয়াতকে অগ্রগতিতে প্রচার এবং প্রচারের কাজে আপনাদেরকে সময় দিতে হবে, পারবেন না পারবেন না বলেন। এবং কোনো কোশ্চেন কাল আমাদেরকে ভয়হীনভাবে কোরআন ও সুন্নাতের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার এই বদ্ধ পরিকার নিয়েই আজকে কর্মী সম্মেলন থেকে আপনারা যাবেন। আপনারা এসেছেন কষ্ট করে, আপনাদেরকে যেমন সেবা দেওয়ার দরকার আমরা তেমন দিতে পারিনি। শীতের ভিতরে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন, আল্লাহ যেন আপনাদেরকে বিনিময়ে পরকালীন জীবনে জান্নাত লাভ করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা যেন এর বিনিময়ে পরিপূর্ণ নেকি আল্লাহ আপনাদের আমলনামায় লিখে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদাতে বলেছেন, তোমরা কল্যাণের কাজে সহযোগিতা করো, তোমরা নেকির কাজে পরস্পরকে সহযোগিতা করো, তোমরা সীমালঙ্ঘন পাপের কাজে সহযোগিতা করে না। আপনারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন কর্মী সম্মেলনকে বাস্তবায়নের জন্য, মেধা দিয়ে, শ্রম দিয়ে, টাকা তুলে, পয়সা দিয়ে আপনারা সার্বিকভাবে আজকের কর্মী সম্মেলনকে আপনারা বাস্তবায়নের জন্য, আপনারা জেলার অনেক গ্রামে গঞ্জে কষ্ট করে সাইকেল চালিয়ে আপনারা শীতের ভিতরে টাকা কালেকশন করেছেন, প্রতিটি আপনাদের পদচরণাতে যেন আল্লাহ পাক প্রত্যেকের পদচরণে আল্লাহ নেকি আল্লাহ আপনাদের আমলনামায় লিখে দেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করেন, আপনারা কষ্ট করেছেন, আপনাদেরকে আজকে কর্মী সম্মেলনের আহ্বায়ক হিসাবে আপনাদের স্বাগত, আপনাদেরকে অনেক অশেষ ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যেন আজকের যে বৈকাল 5:15 পর্যন্ত আমাদের যে সম্মেলন, কর্মী সম্মেলন ইনশাআল্লাহ হতে চলবে 5:15 পর্যন্ত, আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে নিজেরাই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে আপনারা সামনে চেয়ারগুলো ফাঁকা না রেখে আপনারা সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসবেন এবং একে অপরের সমস্যাগুলো নিজেরাই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে আমাদের কর্মী সম্মেলনকে সার্বিকভাবে সহযোগিতা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার স্বাগত বক্তব্য এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানেই পরিসমাপ্ত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন এই দিনের জন্য কবুল করে নেই, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।